ঘসকি গলা মনটা মোর রসকি গলা অটা ই ঠাঙ্গির টুকেল পিছা করি গবলা গুড়ে কণ্টা আহা ধসকি গলা মনটা মোর রসকি গলা অটা ই ঠাঙ্গির টুকেল পিছা করি গবলা গুড়ে কণ্টা ধসকি গলা মনটা মোর রসকি গলা অটা ই ঠাঙ্গির টুকেল পিছা করি গবলা গুড়ে কণ্টা ধসকি গলা মনটা মোর রসকি গলা অটা ই ঠাঙ্গির টুকেল পিছা করি গবলা গুড়ে কণ্টা ধসকি গলা ইয়ে বা ধসকি গলা রসগুলিয়া সুন্দরী মানে চহরে হেসন মোর ধানে তাকু দেখি মনটা রসি গলা মুলরু মুলরু মুলকি হাসি মারুতি সন্তপা খাসি ছাতিটা মোর ধসকি গলা রসগুলিয়া সুন্দরী মানে চহরে হেসন মোর ধানে তাকু দেখি মনটা রসি গলা মুলরু মুলরু মুলকি হাসি মারুতি সন্তপা খাসি ছাতিটা মোর ধসকি গলা সটকি গলা টুণর ভাত লটকি গলা কথা এই চুটকানিয়া চাহানি নিশা করছে অথবিতা সটকি গলা টুণর ভাত লটকি গলা কথা আহ চুটকানিয়া চাহানি নিশা করছে অথবিতা ধসকি গলা ইয়ে বা ধসকি গলা কি চাহন দেখি মনটা মোহর দেইছে দেখি এটা হে বাকি এগো জানি থিলা ছনছনিয়া বস নুয়া সুরত করি রাত দিয়া দিহটা ঝলে ভিজি গলা ছন কি চাহন দেখি মনটা মোহর দেইছে দেখি এটা হে বাকি এগো জানি থিলা ছনছনিয়া বস নুয়া সুরত করি রাত দিয়া দিহটা ঝলে ভিজি গলা দেখিলি বাগি কথা গুরি লাঠি বড়া মিঠা আহারস রসিয়া গোলাপি গালে চপটি গলা অঠা তুইলি বাগি কথা গুরি লাগছি বড়া মিঠা এ রস রসিয়া গোলাপি গালে চপটি গলা অঠা ধসকি গলা ইয়ে বা ধসকি গলা মনটা মোর রসকি গলা অটা ই ঠাঙ্গির টুকেল পিছা করি গবলা গুড়ে কণ্টা ধসকি গলা মনটা মোর রসকি গলা অটা ই ঠাঙ্গির টুকেল পিছা করি গবলা গুড়ে কণ্টা ধসকি গলা ইয়ে বা ধসকি গলা সতে গো ধসকি গলা পায়রে ধসকি গলা